السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য কোরআনে কারীম নাজিল করেছেন, যার দ্বারা আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন। সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল বলে আখ্যায়িত করেছেন, তার নাম দিয়ে সম্বোধন করেননি। পক্ষান্তরে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক নাম বলেই সম্বোধন করেছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত আম্বিয়া রাসূলগণের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদের তাফসীর হবে সূরাতুল আহজাব থেকে। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে খন্দক এবং কোরাইজার যুদ্ধের পরে পঞ্চম হিজরিতে। এই সূরাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিধিবিধান, বিশেষ করে মহিলা সংক্রান্ত মাসাইল, পর্দা, হিজাব, আরো বিভিন্ন মাসাইলগুলি যেগুলি সম্পর্ক নারী জাতির সাথে, সেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এছাড়াও বেশ কিছু মাসাইল রয়েছে, বিধিবিধান রয়েছে। এটি মদিনার সূরা, আর মদিনার সূরা বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে আকীদার বিষয় থেকে বেশি আহকাম, মাসলা মাসাইল, বিধিবিধান বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আহজাবে দুটি যুদ্ধের কথাও সংক্ষেপে উল্লেখ করেছেন। একটি হচ্ছে খন্দকের যুদ্ধ, যার অপর নাম হচ্ছে গাজওয়াতুল আহজাব বা আহজাবের যুদ্ধ। আর একটি যুদ্ধ হচ্ছে কোরাইজার যুদ্ধ, ইহুদি গোত্র কোরাইজার বিরুদ্ধে যুদ্ধ। এই সূরার নাম সূরাতুল আহজাব এই জন্য যে এই সূরার 20-22 নম্বর আয়াতে আহজাব শব্দটি উল্লেখিত হয়েছে, যার মানে হচ্ছে সম্মিলিত বাহিনী। হিজবুন মানে একটি দল, আর আহজাব মানে বহু দল, সম্মিলিত বাহিনী, অনেকগুলি দল, আরব গোত্র, এমনকি ইহুদিরাও খাইবার থেকে তারা মদিনার ওপর আক্রমণ করেছিল। এই পরিকল্পনা নিয়ে যে এবার মদিনা থেকে মুসলিমদেরকে একেবারে উৎখাত করে ছাড়ব, কিন্তু ওয়া আল্লাহ ইল্লা ইউতিম্মা নূরাহ, আল্লাহ যদি তার আলোকে শক্তিশালী করতে চান, জ্বালাতে চান, তাহলে কেউ নিভাতে পারে? অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন, হে নবী। নবীকে আল্লাহ পাক সম্বোধন করে নবী বলে ডাক দিয়েছেন। পক্ষান্তরে অন্যান্য নবীদের ক্ষেত্রে দেখবেন কোরআনে কারিমে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া ইব্রাহিম বলেছে, ইয়া নবী বলে আল্লাহ ডাকেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য জায়গায় ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বলে সম্বোধন করেছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, নবী অথবা রাসূল বলে সম্বোধন করেছেন। তার ফজিলত প্রকাশ পায় এতে। ইয়া জাকারি, আল্লাহ জাকারিকে নাম ধরে ডাকছেন। আইয়া মুসা, হে মুসা বলে আল্লাহ ডেকেছেন। ইয়া ইয়াহিয়া খুজিল কিতাবা, হে ইয়াহিয়া বলে ডেকেছেন আল্লাহ পাক অন্য নবীদেরকে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করে তাকেও ভয়ের জন্য, যে সংযত পাপমুক্ত জীবনযাপন করে তাকেও আপনি এ উপদেশ দিতে পারেন। এর মানে এই হয় না যে এই লোকটিকে বলছেন আল্লাহকে ভয় করুন, তার মানে লোকটি আল্লাহকে ভয় করে না, পাপে জড়িয়ে আছে, এটা বুঝায় না নিশ্চয়। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এবং কাফির আর কপটদের কথা, অস্বীকারকারী আর কপট মুনাফিকদের কথা মানিও না, তাদের আনুগত্য করিও না। তারা যে পরামর্শ দিবে, যে কথা বলবে, যে দাবি দাবা করবে, যে ছাড় চাইবে, তাই করবে না, তাদের কথা মেনে চলিও না, নাহলে বিভ্রান্ত করে ছাড়বে। ইন্নাল্লাহ কান আলিমান হাকিমান, নিশ্চয় আল্লাহ পাক সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান। অতএব মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আর তুমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা ওহি হচ্ছে তার অনুসরণ করো। এটা হচ্ছে আল্লাহ পাকের বিধান, ওহি, কোরআন কারীম ওহি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওহি, ওহির অনুসরণ করো। ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুনা খাবীরা, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর নির্ভরশীল হও, আস্থা করো, ভরসা আল্লাহ পাকের, কর্ম করে ভরসা করতে হয়। আর এক শ্রেণীর মানুষ বুঝে যে কাজ কাম করবো না আল্লাহ ভরসা, এর নাম আল্লাহ ভরসা নাই, শয়তানকে সুযোগ দেওয়া। কাজ কর্ম করবেন না, আমল করবেন না, ভালো কাজ করবেন না, দুনিয়ার ক্ষেত্রে হালাল রুজি রোজগারের জন্য মেহনত পরিশ্রম করবেন না, আল্লাহ ভরসা, আল্লাহ চালাবে পরিবার, কর্ম করে আল্লাহর ভরসা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে বলেছিলেন, উটের মালিককে, ইকিলহা ওয়া তাওয়াক্কাল, রাত্রে যখন তুমি ঘুমাবে তখন উটটাকে ছেড়ে দিও না। আর বলল, উট যাবে না, কোথাও থাকবে না, গরু ছাগল উট আছে, বেঁধে রাখেন, তারপরে আল্লাহ ভরসা করেন যে আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ চুরি হবে না, কোথাও পালাবে না, রশি ছিঁড়ে বেঁধে দিয়ে। এতে কি শিখিয়েছেন? কর্ম করে আল্লাহর ভরসা। আপনার নিজের কর্মের ওপর, নিজের চাকরির ওপর, নিজের বিদ্যা বুদ্ধির ওপর, নিজের জ্ঞান গরিমার উপর ভরসা করিও না, আল্লাহর বি ভরসা, কিন্তু কর্ম করতে থাকেন। হরকত করলে, নড়াচড়া করলে আল্লাহ বরকত দেবেন। আল্লাহ বলছেন নবীকেও যে তুমি আল্লাহর উপর ভরসা করো, ইসলামের দাওয়াত পেশ করতে থাকো, আর আল্লাহর উপর ফলাফলের জন্য ভরসা করো, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহর উপর ভরসা করো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট। সমস্ত কাজ আল্লাহ যা করতে চান এই ক্ষেত্রে আল্লাহ একাই যথেষ্ট, আল্লাহ যা করতে চান তাই হবে। অনেক সময় বাহ্যিক মানুষ এর ব্যাখ্যাই খুঁজে পায় না যে এটা কেমন করে হইল, কেমন করে এটা হইল, অসম্ভব মনে হচ্ছে, কিন্তু সেটা বাস্তবে হয়ে যাচ্ছে। শুধু আম্বিয়া রাসূলগণের জীবনে না, আপনার জীবনে হইতে পারে। চাষির ঘর থেকে আল্লাহ কোথায় পৌঁছে দিলেন, বা আলেমের ঘরে, শিক্ষিতর ঘরে আল্লাহ পাক পাপিষ্টকে জন্মে দিলেন, না দুনিয়ার হলো না আখেরাতের হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এখন কয়েকটি বিধান এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, একটি কথা যে আল্লাহ পাক প্রত্যেককে একটি করে হৃদয় দিয়েছেন, কোন মানুষের দুটো অন্তর নেই যে এদিকে তাল দিব এদিকে তাল দিব, এদিকে শুনবেন আর ঘুমাবেন, এটা হয় না। হ্যাঁ, এই জন্য কানে যখন মোবাইল ধরে থাকে আজকালকার লোকেরা, আরেকদিকে আরেকজন কথা বলছে ও শোনে না, কিন্তু হয় এটা শুনছে না ওইটা শুনছে, আর এটাও শুনবো ওইটাও শুনবো, হবে না, শেষে এটাও যাবে ওটাও যাবে। আল্লাহ মানুষকে একটা হৃদয় দিয়েছেন। দ্বিতীয় বিষয় যেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন সেটা জেহারের মাসলা। কোন স্ত্রীর সাথে তার স্বামী যদি জেহার করে, মায়ের সাথে যদি তুলনা করে, বলে তোমার পিঠটা, আরবরা ওই পিঠ বলতো, সেই জন্য পিঠের কথা বলা হয়েছে, আর ওই নামে জেহার হয়েছে, পিঠ না বলে চেহারাও যদি বলে, বক্ষ বলে, হাত বলে, পা বলে, হ্যাঁ চুল বলে, তুমি আমার মায়ের মতো দেখতে, নাম জেহার। এতে মা হয়ে যায় না, বরং অন্যায় কথা বলেছো, সুতরাং এর জন্য কাফফারা আছে, সূরায়ে মুজাদালাতে এর কাফফারা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর একটি বিষয় হচ্ছে পোষ্য পুত্র, পালক সন্তান, কারো ছেলে মেয়েকে নিলে আর ওটাকে লালন পালন শুরু করলে। আরব জাহিলিয়াতের যুগে, প্রাচীন যুগে, লোকেরা কারো ছেলেকে এরকম বা মেয়েকে লালন পালন করলে ওটাকে নিজের ছেলে মেয়ে বানিয়ে নিলে একেবারে, আর যেমন আপন ছেলে মেয়েরা ধন সম্পদে ভাগ পাবে সেইভাবে সমানভাবে তারা ওই পোষ্য পুত্রকে ভাগ দিত নিজের ছেলের মতো। আল্লাহ পাক এই প্রাচীন যুগের জাহিলিয়াতের রসমকে, রীতিকে ক্যান্সেল ঘোষণা করেছেন, বাতিল ঘোষণা করেছেন, ইসলামের কোনো অস্তিত্ব নেই। যখন এই পোষ্যপুত্র ছেলে সাব্যস্তই হলো না, সুতরাং তার যদি স্ত্রী থাকে সেই স্ত্রীটা বৌমাও না আপনার, যে পোষ্যপুত্র বিয়ে করেছে, বিয়ে করার পর যদি তালাক হয়ে যায় অথবা মারা যায় তো সেটা আমার বৌমা, সুতরাং বিয়ে করা যাবে না, এমন নয়, সেটাও তোমার কেউ না, সুতরাং তাকে বিয়ে করতে পারবে। আর এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আল্লাহ পাক ঘটিয়ে বাস্তবে বিধান দ্বারা এবং বাস্তব আমল দ্বারা আল্লাহ পাক এই বাতিল কুপ্রথার নিরসন ঘটিয়েছেন। অনেক সময় মুখে বলে মানুষের সংশোধন করা যায় না, যতক্ষণ কাজে না করবেন। আমাদের সমাজের বরযাত্রীর যে কুপ্রথা, মেয়েকে বিয়ে করে নিয়ে আসার জন্য যাবে কমপক্ষে 50 জন, 100 জন, 200 জন, আর তারা হারাম খেয়ে আসছে। এই খাওয়ার অনুমতি কে দিল? আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো হারাম করেছেন এরকম খাওয়া, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ওই লোকগুলি তারপরের দিন একটা দানাও দিবেন না, বুঝলো, দেবে মেয়ের পক্ষ, কিন্তু মেয়েকে যেহেতু তুলে দিতে হয়, বিয়ে দিতে হয় বাধ্য, নিরুপায়, কুসংস্কার, বিদাত এবং অন্যায় পন্থায় অপরে ধন সম্পদ ভক্ষণ, এটাকে উঠাবার জন্য মৌখিক বক্তব্য যথেষ্ট না। আলেম সমাজকে সোচ্চার হইতে হবে। আলেম সমাজ প্রথমে নিজেদের বাড়িতে বিবাহ শাদীগুলিতে এইরকম বরযাত্রী পাঠাবে না। মোহরানা নগদ দেওয়ার ক্ষেত্রে আলেম সমাজকে প্রথম সোচ্চার হইতে হবে, নগদ মোহর দিয়ে প্রমাণ করে দিবে যে এটি সুন্নাত তরিকা। যৌতুকের এই জালেমানা প্রথার উৎখাত করার জন্য প্রথম আলেম সমাজকে কুরবানি দিতে হবে যে আমরা যৌতুক দেব না। যৌতুকের সামান্য আশা যেই ছেলে রাখে, যতই বড় চাকরিওয়ালা ছেলে হোক, তাকে মেয়ে দেব না। এইরকম শক্ত ভূমিকা যখন আমলে, বাস্তবে যখন মানুষের সামনে আদর্শ স্বরূপ তুলে ধরবে, তখন এসব কুসংস্কার, এসব পাপ সমাজ থেকে, পরিবার থেকে দূর হবে, না হলে দূর হবে না। মুখে ওয়াজ করে জুমার খুতবা, ঈদের খুতবা দিয়ে এগুলো দূর করা যাবে না। আল্লাহ ফাকর রব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাই করেছিলেন, পোষ্যপুত্রের বউকে বিবাহ করা চরম অপরাধ। আরে এটা তো ছেলে, আর ছেলের বউ তো বৌমার, বৌমাকে বিয়ে করা, এ তো এত বড় অপরাধ যে ব্যবচার করলে হয়তো এত বড় অপরাধ হবে না। যেমন আজকাল মুসলিম সমাজে ব্যবচার করলে অত বড় অপরাধ নাই, কিন্তু কেউ যদি সেকেন্ড ম্যারেজ করে ফেলে, দ্বিতীয় বিয়ে করে ফেলেছে, আরে আরে আলেম মানুষ এত বড় অন্যায় কাজ করে দিল, আরে ভাবছিলাম লোকটা ভালো গো, দেখো দেখো দেখো কত চরিত্র খারাপ, দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। জেনা করলে এত বড় অপরাধী হইতো না, একটা ফাঁস থাকলেও জেনা করলে এত বড় অপরাধী হইতো না। জাহিলি সমাজে ওই রকমই, পোষ্যপুত্রের বউকে বিবাহ করা, আমার নিজের বউকে বিবাহ করে ফেলেছে, সমাজ থেকে এক ঘরে হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতিল রস্ম রওয়াজের উৎখাত করতে চেয়েছেন এই সূরায়, এই বিধানগুলি এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ পাক কোন মানুষের অন্তরে দুটো হৃদয় রাখেননি। ওমা জাআলা আজওয়াজাকুমুল্লাহি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম, আর ওই সব তোমাদের স্ত্রীরা যাদের সাথে তোমরা জিহার করে ফেলেছো, মানে মায়ের সাথে যে সব স্ত্রীকে তুলনা করেছো বা মায়ের অঙ্গের সাথে স্ত্রীদের অঙ্গকে তুলনা করেছো, তারা তোমাদের মা হয়ে যায় না। এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আলোচনার দিকে ফিরে আসব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা। আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও নন? তিনি জবাবে বললেন, আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবো না। সহিহ মুসলিম চতুর্থ খণ্ড কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়ে হাদিস সংখ্যা 6765। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 4 কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে যে বিষয়টি থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে, ওমা জাআলা আদি ইয়াকুম আবনা আকুম, আর তোমাদের পোষ্যপুত্ররা তোমাদের আপন সন্তান নয়, তারা তোমাদের সন্তান নয়, ছেলে নয়। আসলে জাআলাকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এগুলি তোমাদের মুখের বুলি মাত্র, এগুলি তোমাদের দেশাচার কথা, বলে থাকো পোষ্যপুত্রকে ছেলে, কিন্তু আসলে ছেলে না, না এই ছেলে ভাগ পাবে, না এই ছেলে তোমার স্ত্রীর জন্য মাহারাম হবে, কোনোটাই হবে না। ছেলে সাবালো খেয়েছে, সুতরাং অপরের ছেলে, আপনার স্ত্রী সামনে যেতে পারে না সেই ছেলে। মেয়ে, কারো মেয়ে আপনি লালন পালন করেছেন, অপরের মেয়ে, সুতরাং আপনি পুরুষ মানুষ, আপনার নিজের মেয়ে বানিয়ে সেটা আপনার মেয়ে হয়নি, সুতরাং না আপনার ধন সম্পদে ভাগই পাবে আপনার ছেলে মেয়েদের মতো, আর না আপনার সামনে ওই মেয়ে সাবালিক হওয়ার পর আসতে পারবে, হেজাব পর্দা ফরজ, আপনি অপর মানুষ, আপনি মাহারাম নন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এগুলি তোমাদের মুখের বুলি মাত্র। ওয়াল্লাহু ইয়াকুলুল হক, আল্লাহ পাক সত্য কথা বলেন, ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আর তিনি সঠিক পথ দেখান। উদউহুম লি আবাইহিম, যেসব পোষ্যপুত্র আছে সেগুলোকে তাদের বাপের সাথে সম্পৃক্ত করে ডাকো। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গোলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ বিন হারেসা, ওকে স্বাধীন করে দিয়ে নিজের ইসলাম আসার পূর্বে ছেলে হিসাবে গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান ছিল, ছেলে হিসাবে গ্রহণ করেছিলেন, আগের পদ্ধতি মোতাবেক, সামাজিক যে পদ্ধতি ওই মোতাবেক লোকেরা একবারে প্রসিদ্ধ করে দিয়েছে, জায়েদ বিন মোহাম্মদ, ওর বাপের নাম হারেস, আর কেউ জানতো না, জায়েদ বিন মোহাম্মদ, এটা মোহাম্মদের পুত্র জায়েদ। আল্লাহ পাক বলছেন, না আর এটা চলবে না, এভাবে ডাকাও চলবে না, আর ধন সম্পদে ভাগ দেওয়াও চলবে না, আর এদের জন্য এরা মাহারামও না, যে তোমার স্ত্রীকে নিয়ে তোমার পোষ্যপুত্র কোথাও সফর করবে, নির্জনে কথা বলবে, বা তোমার স্ত্রীর চেহারা খুলে শরীরের সাধারণ অঙ্গ যেগুলি মাহারামদের সামনে খোলা যায় খুলতে পারবে, তাও করা যাবে না। ওহমলি আবাহিম, তাদেরকে তাদের বাপের নাম সহ ডাকো, হুয়া আকসাত ইন্দাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর নিকট অধিক ন্যায়সঙ্গত কথা। ফাইনলাম তালাম আবাহম, যদি এমন কোন পোষ্য পুত্র হয় যে তার বাপি কে তাই তাই জানো না, রাস্তায় কুড়িয়ে পাওয়া গেছে, অত বাপের নাম জানা নেই, যদি তাদের বাপের সম্পর্ক না জানো, ইখওয়ানুকুম ফিদ দিন, তাহলে তোমাদের ধর্মীয় ভাই, দিনী ভাই, মুসলিম মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই বোন, ওয়া মাওয়ালিকুম, এবং তোমাদের দাস বলতে পারো, তোমাদের গোলাম বলতে পারো, যদি তোমাদের গোলাম হয় তাহলে, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, তবে বিগত যুগে যেসব ভুল করেছো আল্লাহ আর ধরবেন না, এতদিন জানতে না, আর তোমাদের কোনো গুনাহ হবে না যে ওই সম্পর্কে যে সম্পর্কে তোমরা ভুল করেছো, ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে তোমাদের হৃদয় যদি ইচ্ছা করে ভুল করে। এখানে আল্লাহ পাক আরো ব্যাপক কথা বলতে চেয়েছেন যে মানুষ যদি অনিচ্ছাকৃত কোনো ভুল করে আল্লাহ ধরবেন না, হঠাৎ করে বলতে চেয়েছেন জায়েদ বিন হারেসাই, কিন্তু অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেছে, আগে থেকে বলা বা জায়েদ বিন মোহাম্মদ, একটা লোকের বাপের নাম দিয়ে রাখতে চাইছেন, কিন্তু বাপের নাম বলবেন কি, হঠাৎ করে বলে দিচ্ছেন ওর যে লালন পালন করেছে ওর নামে বলেছেন এই অমুকের ছেলে, ইচ্ছা করে বলেন তাহলে আল্লাহ ধরবে না, তবে ইচ্ছা করে যখন বলবে যে এটা অমুকেরই ছেলে, আসলে ওর ছেলে না, যেমন অনেকে আসল বাবার নামই কাটিয়ে দেয় কাগজপত্রে, পাসপোর্ট সার্টিফিকেট সবগুলি হয়েছে ওই যেটা আসল বাপ নাই তার নামে, এটা জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মর্যাদাকারী আর অতি দয়াবান। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত যে উম্মতের নিকটবর্তী, উম্মতের হিতাকাঙ্ক্ষী, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের নিজের প্রাণ চাইতো বেশি নিকটতম, আপনি আপনার প্রাণটাকে আপনার জীবনটাকে যত ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসা দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে পূর্ণাঙ্গ ঈমান হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি না হয়ে যাব, মিন ওয়ালিদিহি তার বাপ মার চাইতে, ওয়া ওয়ালাদিহি ছেলে মেয়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, দুনিয়ার সবকিছুর চাইতে সবার চাইতে বেশি প্রিয়, তবে আমার জান্ত আমার প্রাণ সবচেয়ে বেশি প্রিয়। স্বাভাবিক মানুষের জীবনটা এত প্রিয় যে প্রথম নিজেকে বাঁচাবার চেষ্টা করে, তারপরে দেখে যে আমার ছেলেটাকে বাঁচাইতে হবে, কোথাও যদি আগুনে ফেসে যায় বন্যায় ডুবে যায় নিজে জান বাঁচাও তারপরে ছেলে বাঁচাও, তাই না, বা তারপরে আর আপন জনদেরকে বাঁচাও রক্ষা করো। সত্য কথা বলেছেন, আমাদের মতো মিছা কথা বলা লোক ছিলেন না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমার অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণ চাইতে বেশি আমাকে না ভালোবাসো, এটাই হচ্ছে আল্লাহ পাকের দিন, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে এবং তার রাসূলকে ভালোবাসবে। আমাদের সম্পর্ক দিনের সম্পর্ক, রঙের বর্ণের রক্তের এসব সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু দিনের সম্পর্কই বাকি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমার বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আপনি আমার প্রাণ চাইতে বেশি প্রিয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আনা ইয়া উমার, এখন তোমার ঈমান মজবুত হয়েছে, এখন তুমি খাঁটি মুমিন হওয়ার প্রমাণ দিয়েছ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আল্লাহ পাক বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ উম্মতের মাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ উম্মতের মা, আমাদের মা, যেমন মা হারাম এবং আল্লাহ পাক যতগুলি হারাম মহিলাদের কথা উল্লেখ করেছেন, প্রথম বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপর তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে, মা দাদি নানি উপর দিকে যতগুলি যাবে এরা সবাই মা কোরআনের ভাষা, ওদের মায়ের মতোই হচ্ছে নবীর বিবি হারাম, কোনোদিন নবীর বিবিকে নবীর ইন্তেকালের পর বিবাহ কেউ করতে পারবে না, শ্রদ্ধার দিক থেকে আর হারাম হওয়ার দিক থেকে, অন্য ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে না, মা আপনার সামনে পর্দা করবে না, তার নবী সাল্লামের জামানায় কি সাহাবাই কারামদের সামনে নবীর বিবিরা পর্দা করতেন না, আর থেকে কোনো কিছু চাওয়ার কথা আল্লাহ বলেননি, যা সুরে আহজাবে আসবে। তাহলে নবীর বিবিগণ আমাদের মা বা সাহাবাই কারামদেরও মা, আমাদেরও মা সাহাবাই কারামদের মা, এটা কিসের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে আর হারাম হওয়ার ক্ষেত্রে, বিবাহ হারাম, বাকি পর্দার ক্ষেত্রে না, ওই ক্ষেত্রে আল্লাহ বলেননি যে নবীর বিবিগণ তোমাদের মা, ওই রকম ক্ষেত্রে নাই। ওয়া উলুল আরহামে বাদুহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অত্যন্ত নিকটবর্তী হওয়া সত্ত্বেও তোমাদের যারা নিকট আত্মীয় রক্তের দিক থেকে তারা ধন সম্পদের ভাগ পাওয়ার দিক থেকে ওরা অগ্রাধিকার পায়। আল্লাহ বলছেন ওয়া উলুল আরহামে বাযুহুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ, আর আত্মীয় স্বজনরা পরস্পরের অত্যন্ত নিকটবর্তী আওলা নিকটবর্তী ফি কিতাবিল্লাহ আল্লাহ পাকের বিধান। তাহলে আপনজন আত্মীয় থাকতে অন্য কাউকে ধন সম্পদ দেওয়া যাবে না। আপনার ছেলে মেয়েরা আছে আর ছেলেটা অবাধ্য, ছেলেকে না দিয়ে মাদ্রাসায় দিয়ে দেব, সব জমি মসজিদে দান করে দেব, এতিমখানায় দান করে দেব, অমুক ছেলেটা আমার ভাতি যাবে, ও আমাকে দেখাশোনা করেছে, ওকে দিয়ে দেব, না চলবে না। তবে ওসিয়তের ক্ষেত্রে এক তৃতীয় অংশ আল্লাহ জায়েজ করেছেন, মৃত্যুর পূর্বে মুহূর্তে যে ওসিয়ত করে যায় ধন সম্পদে ওসিয়ত, তিন ভাগের এক ভাগ খুব বেশি করা যায়, ওর বেশি করা যায় না, ছেলে মেয়েদেরকে একেবারে বঞ্চিত করা যাবে না। আল্লাহ পাক বলছেন এরা আত্মীয় স্বজনরা নিকটবর্তী বেশি মুমিনদের তুলনায় মুহাজিরদের তুলনায়। প্রথম দিকে মুহাজিররা যখন মক্কা থেকে হিজরত করে আসলেন তখন আনসারীদের সাথে রাসূলুল্লাহ মুহাজিরদের মিত্রতা স্থাপন করে দিয়েছিলেন, ভ্রাতৃত্ব, অমুক অমুকের বন্ধু, অমুক অমুকের দোস্ত, আমাদের দেশে দোস্ত লাগানো যে হয়, মিত্রতা বা ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন। এমনি তো দিনই ভাই আছে কিন্তু এর সাথে বিশেষ মিত্রতা, তাদের একজন অপরজনের আগে মরে গেলে একে অপরের ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, ভাগ পেত। আল্লাহ পাক এই বিধানকে রহিত করে দিলেন আয়াত, যে না এটা চলবে না, আত্মীয়দেরকে দিতে হবে। এখন মুহাজিরিন আছে, দিনই তোমার ঘনিষ্ঠ ভাই, কিন্তু ধন সম্পদে আনসারির ভাগ পাবে না। আর মুহাজিরের আত্মীয় স্বজনকে বাদ দিয়ে ওই আনসারি যার সাথে ওর মিত্রতা স্থাপন করে দেওয়া হয়েছে সে ভাগ পাবে না। ইল্লা আন তাফালু ইলা আউলিয়াইকুম মারুফা, তবে তোমাদের বন্ধুদের সাথে যদি সদাচরণ করো, কিছু দিলে, উপকার করলে, দান খায়রাত করলে, ওসিয়ত করলে, সেটা আলাদা কথা। কানা যালিকা ফিল কিতাবে মাসতুর, এটা আল্লাহ পাকের বিধানে লাউহে মাহফুজে লিখিত রয়েছে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ জন শ্রেষ্ঠ এবং দৃঢ় প্রতিজ্ঞ রাসূল এর কথা এই আয়াতে উল্লেখ করেছেন, যাদেরকে উলুল আজম বলা হয়েছে। ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রাসূল, হে নবী তুমি ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় সংকল্প সম্পন্ন রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন যুগে যুগে, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন। দুটি আয়াতে এদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন একসাথে, এটি একটি আয়াত সূরা আহজাবের আর একটি সূরা শুরায় রয়েছে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করার এবং কোরআনের প্রচার প্রসার ঘটাবার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।